الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال المؤلف رحمه الله عن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. এই হাদিসটি প্রসিদ্ধ। আর এর উপর নির্ভর করে আমাদের আমলের উম্মুল মুমিনীন উম্মু আব্দুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন। উম্মুল মুমিনীন বলতে আপনারা কি বুঝেন? মুমিনদের মা, তাই না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই দিনে এই কাজে অর্থাৎ এই দিনে এমন কিছুর আবিষ্কার করবে মা লাইসা মিনহু, যা এ দিনের অন্তর্ভুক্ত নয়, ফাহু আরাদ, তা মারদুদ, এই আমল আল্লাহ কবুল করে না, আল্লাহ প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেন। এই হাদিসটি এই ফরম্যাটে বুখারী আর মুসলিমে, আর মুসলিমের ফরম্যাটে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন আমল করলো যে আমল সম্পর্কে আমাদের নির্দেশ নেই, সে আমল গ্রহণযোগ্য নয়, প্রত্যাখ্যাত। তাই আমি বললাম এই হাদিসটি আমাদের আমলের নির্ভর করে এই হাদিসের উপর। কেন বললাম আপনারা বুঝতে পারছেন? কোন আমল আমি করতে পারবো না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, ঠিক না? ঠিক। যদি কোনো আমল করি নিজ পক্ষ থেকে করি, অথবা নিজ পক্ষ থেকে একটা পদ্ধতি বানিয়ে দিলাম, অথবা নিজ পক্ষ থেকে একটা কারণ বানিয়ে দিলাম, তাহলে এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই হাদিসটি শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি বলছেন হাযাল হাদীসু আসলুম মিন উসূলিল ইসলাম দাল্লা আলাইহি কওলুহু তাআলা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. এই হাদিসটি ইসলামের মূল ভিত্তিসমূহের একটি। অনেকে বলে আমি তো আমল করি তো এটা কেন নাজায়েজ হবে, বলে কিনা? ওকে ভাই আমল করতে দাও, তুমি যদি এটাকে বেদাত বলে সে আমলই ছেড়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন আমল তুমি করতে পারবে না যদি এই আমলের পক্ষে আমার নির্দেশনা না থাকে, কোরআন এবং সুন্নায় তার নির্দেশনা না থাকে, তাহলে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হচ্ছে একটা মূল হাদিস, ইসলামের মূল নীতিমালার একটি মূল নীতি হচ্ছে এই হাদিসে। এর দ্বারা বুঝে গেল শেখ সাহেব আরেকটি আয়াত বলছেন দাল্লা আলাইহি কওলুহু, এটি ইসলামের মূল ভিত্তিসমূহের একটি, আর এর দিকে ইঙ্গিত করছে আল্লাহ তাআলার এই বাণী ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হলো আমার পথ, সরল পথ, সোজা পথ, তোমরা এরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্যান্য পথের তোমরা অনুসরণ করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলে, ওই পথগুলি তোমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। তাই আল্লাহর পথ কয়টা বলেন? আল্লাহর পথ কয়টা? আল্লাহ কয়জন? সুবহানাল্লাহ, আল্লাহ এক আর আল্লাহর দীনও এক। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিনের অন্বেষণ করে ওই দিন আল্লাহ তার পক্ষ থেকে কবুল করবে না, এটা কখনো কবুল হবে না। তাই আপনি ইসলাম ছাড়া যেভাবে অন্য কোন দিন মানতে পারবেন না, ওই রকম কোন আমল আপনি করতে পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছাড়া। আমলের কথা বলা হয়েছে, এটা বুঝবেন, আমল, আমলের জন্য দলিল প্রয়োজন। বাকি দুনিয়াদারি অনেকটা নতুন নতুন করে আবিষ্কার হচ্ছে, ওটা আমল না, ওটা বেদাত হয় না। অনেকে বলে এটা বিদ্যুৎ বেদাত। আচ্ছা বলেন তো, বিদ্যুৎ বেদাত হয়? কি বিদ্যুৎ বেদাত? ঘর এইসব আগে জমানায় ছিল না, বেদাত না কি বিদাত? এটা হয়তো বলতে পারে নতুন আবিষ্কার হয়েছে ওইটা, কিন্তু এটা আমল না। বেদাতের যে পরিভাষা এটা আমলের ক্ষেত্রে, কারণ এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান বলেছেন, কোন আমল আপনি করতে পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছাড়া, আল্লাহ আল্লাহ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছাড়া কোন আমল আপনি করতে পারবেন। এজন্য উলামায়ে কেরাম এ বিষয়ে মুত্তাফিক, একমত যে ইবাদত কবুল হবে না দুটি শর্ত ছাড়া। দুটি শর্ত অবশ্যই পাওয়া যেতে হবে, আর এর আগে তো আরেকটা শর্ত, ওটা কি? ইসলাম। মুসলমান না হলে কোনো আমল আপনার কবুল হবে না, ঠিক না? যে কোনো আপনি আমল করেন, মুসলিম না আপনার কবুল হবে না, এটা তো আর বুঝি। তাই মুসলমানদের কোনো আমল কবুল হবে না যদি তার মধ্যে দুইটি জিনিস না পাওয়া যায়। একটা হলো ইখলাস, খালিস নিয়ত, আপনাদের হজের সাথে সম্পর্কিত। আপনি হজ করলেন উদ্দেশ্য, লোকজন এখন থেকে আমাকে হাজি বলবে, আমি হাজি টাইটেল পেয়ে যাব, হজ কবুল হবে? ভালো করে বুঝবেন, অনেকে বাবা রে বাবা হজে যাওয়ার আগেই হাজি, এখনো আছে প্রচলন, আছে না? হজ এখনো করেনি, আপনার নাম কি ভাই? হাজি আব্দুল্লাহ। ওই না, এখনো হজ করেনি হাজি, আস্তাগফিরুল্লাহ। এরকম হয়েছে আমাদের মধ্যে থেকে পাওয়া গেছে। তাইরা হজ করবো আল্লাহর উদ্দেশ্যে, খালিস নিওয়াজিল্লাহ। وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ سُورَةُ الْبَيِّنَةِ رَبُّ الْعَالَمِينَ বলেছেন وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ তাদেরকে এরই নির্দেশ দিয়ে রাখা হয়েছে যে তারা ইবাদত করবে আল্লাহর, তার দিনকে খালিস রেখে নির্বিজালভাবে আল্লাহর দিন মানবে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই ইবাদত করবেন একনিষ্ঠ হয়ে। এবারে যদি আপনি আল্লাহর সাথে আরেকজনকে মিক্স করে দেন, কিরকম? হজ করলাম, এখন আমার পজিশন বাড়বে দেশে গেলে, হজ কবুল হবে না? কারণ আপনার নিয়ত খালিস না, এটা হয়ে গেছে রিয়াকারী। তাই রিয়া থেকে আমাকেও বাঁচতে হবে, আপনাকেও বাঁচতে হবে। শুধু হজ না ভাই, প্রত্যেকটা কাজ। আমি সলাত পড়ি জামাতের সাথে, নিয়মিত পাঁচ বক্ত নামাজ পড়ি, যদি উদ্দেশ্য হয় মানুষ দেখে বলবে হ্যাঁ সলাতি অথবা নামাজি, আপনার নামাজ কবুল হবে? আপনি যাকাত দেন প্রতি বছর রমজান মাস যখন আসে, সাধারণ লোকজন দেয় না, আপনি একদম ঢোল বাজিয়ে দিলেন, মানুষ দেখুক আমার যাকাত দিচ্ছি, নিয়ত খালিস না, আপনার এই যাকাত কবুল হবে আল্লাহর দরবারে? কবুল হবে। আরেকটা মানুষ গরিব, যাকাত তার উপর ফরজ না, কোন রকম আনে আর খায়, কামাই করে আর খায়, মাঝে মধ্যে 1 টাকা 2 টাকা আল্লাহর প্রতি দেয়, আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল, আছে কিনা গরিব? হ্যাঁ গরিব, 1 টাকা 2 টাকা বলে সুখ ধনীরা দেয়, আমি দিতে পারি না, 1 টাকা 5 টাকা 10 টাকা, তার নিয়ত খালিস, আল্লাহ আকবর, আল্লাহ এই লোকের ইবাদত কবুল করবে, 1 টাকা হয়তো কিয়ামতের দিন কত কোটি টাকা আসবে, সুবহানাল্লাহ, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة. ترى الله ربط بيكونه تدي رداهرن اكتا دانار متو اكتا بيجر متو اكتا بيج ایک بیج روپن کرلو যে বীজের মাধ্যমে সাতটি শীষ হল, প্রতি শীষে কয়টা হচ্ছে মিয়াতু হাব্বা, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, একশোটা দানা। তাহলে একটা দানার মাধ্যমে কতটা দানা হয়েছে? সাতশো। আল্লাহ বলছেন হ্যাঁ একটা দিয়েছে সাতশো, সাতশো গুণ। এরপর কি বলছেন? ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চায় আরো বেশি করে দিবে। কত দিবে বলেনি তো, কত দিবে নাই, তা নিয়ত মোতাবেক আপনার নিয়ত যত ভালো হবে, যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা আপনার ইবাদত হবে, তত বেশি আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হবে। আর দেখাবার জন্য কোটি টাকা দিলেন, এক টাকাও ফায়দা নেই, এক বিন্দুও ফায়দা নেই, বরং আপনি যে দেখাবার জন্য দিয়েছেন এই জন্য আপনাকে যেতে হবে কোথায়? জাহান্নামে। ওইটা আমি এই লম্বা কিছু বলবো না, ইশারা করছি, ইঙ্গিত। তাই নিয়ত করতে হবে খালিস। আল্লাহ আমাদের নিয়ত খালিস করে দিন সবাই, এমনি ভাবে আমাদেরকে খালিস নিয়তে হজ সম্পাদন করার তৌফিক দান করুন। যাবতীয় ইবাদত যেন আমরা খালিস ভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করতে পারি, সেই তৌফিক আল্লাহর দরবারে আমরা কামনা করছি। এই গেল এক শর্ত। আরেকটা শর্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীর তরিকায় ইবাদত করতে হবে। সালাত কার তরিকায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। হজ কার তরিকায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আপনি হজ করে আসলেন, নিজ পক্ষ থেকে করলেন, হল নবীর তরিকা? লা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত পড়লেন নিজ পক্ষ থেকে, বললেন সবসময় এরকম আজকে একটু ব্যতিক্রম করি, হবে? হবে না। তাই ইত্তেবা লাজিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজিম। এজন্যই আপনাকে বরাহ বলা হচ্ছে, আপনি শুধু বই পড়লে আপনি পারবেন না শিখতে, দর্শে অংশগ্রহণ করুন, শিখুন। এখানে হালকা হালকা করে আপনাদেরকে শেখানো হচ্ছে, আলহামদুলিল্লাহ। শেখানো হচ্ছে কিনা কয়েক সপ্তাহ যাবো, দেখেন হজও শেখানো হয়, সালাত শেখানো হয়, আজকার শেখানো হয়, কোরআন শেখানো হচ্ছে এই সেন্টারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তাই আপনারা গুরুত্ব সহকারে আগে ভাগে আসার চেষ্টা করবেন। আমি কেন বলবো বারবার, আপনাদের আগ্রহ আপনারা নিজেরাই বাড়াবার চেষ্টা করুন, আরো লোকজনকে নিয়ে আসবেন। এখানে আমি খুশি হলাম কয়েকজন সাথী এখানে এই দর্শে উপস্থিত, যারা বাহির থেকে হজে যাচ্ছেন কিন্তু এখানে এই দর্শে অংশগ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই, আপনারা যারা সেন্টার থেকে যাবেন, আপনারও যারা বাহির থেকে হজ যাবে, তারও সবাই আমরা এখানে আসবো আর দিন শিখবো, হজ শিখবো, সালাতের তরিকা শিখবো, হজ শিখবো যেভাবে আল্লাহ রসুল সাল্লাম হজ সম্পাদন করেছেন, আর ওইভাবে আমরা যথাসাধ্য চেষ্টা করব, ওইভাবে যেন আমরা সবাই হজ সম্পাদন করতে পারি। বলুন আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, ইয়া রব তুমি আমাদেরকে তৌফিক দাও। তাহলে এই দুই শর্ত, ইখলাস, আর আরেকটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। এই হাদিস সম্পর্কে, এই হাদিস থেকে কি পাওয়া যায় এ বিষয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে, যেহেতু সময় কম। এগুলোই আজকে যা বললাম আপনারা ইয়াদ রাখবেন, সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও। দুনিয়ার মুসলমানদের উপর তুমি রহম করো, মজলুমদেরকে উদ্ধার করো, আল্লাহ জালিমদেরকে হেদায়ত দাও, আল্লাহ পকড়াও করো, মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদৌস বাসীদের অন্তর্ভুক্ত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খাইরা।